অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি, অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি, তোমার ডাকে সাড়া দিয়ে আরব আজম সকল গুড়িয়েছিল, সাহাবি কজন যত ছিল বাতিল। তোমার ডাকে সাড়া দিয়ে আরব আজম সকল গুড়িয়েছিল, সাহাবি কজন যত ছিল বাতিল। কত কালার সহিব নবী মদিনার হে বুলবুলি, অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি, হলো কি তাহা জানি না, কি হলো তাহা বুঝি না, হলো কি তাহা জানি না, কি হলো তাহা বুঝি না, লাঞ্ছন দলন মথন জুলুম শোষণ পীড়ন, লাঞ্ছন দলন মথন জুলুম শোষণ পীড়ন। কত কালার সহিব নবী মদিনার হে বুলবুলি, অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি, হকের বিরুদ্ধে জালিমেরাজ সদা আছে উৎপেতে, হিংস্র থাবার দানবী নখর রাখিয়া মুসলিম সারে। হকের বিরুদ্ধে জালিমেরাজ সদা আছে উৎপেতে, হিংস্র থাবার দানবী নখর রাখিয়া মুসলিম সারে। নবীজি আমার সাহাবি তোমার লড়েছিল যেমনে, রুখিব কেমনে আমরা তাদের বলে দাও উম্মতি ভেসে। অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি, অপরাধ মোরা মুসলিম, অপরাধ মোরা মুমিন, অপরাধ মোরা তোমার উম্মতি। মদিনার হে বুলবুলি।